যশোদা জননী বলে জাদু বাছা ধন অষ্টতর শত নাম পেল নারায়ণ অষ্টতর শত নাম পেল নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম রাখাল রাজা নাম রাখে ভক্ত ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন অষ্টতর শত নাম পেল নারায়ণ অষ্টতর শত নাম পেল নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম রাখাল রাজা নাম রাখে ভক্ত সংসারের সার নাম বিশ্বামিত্র রাখে ননি চরা